এই পুলিশটা 25 কিলো সাড়ে বারো করে মাঝখানে ওরা ওই যে 20 লেনের ব্যবহার সিস্টেম প্লাস যদি কেউ বাড়ানো যেতে চায় তারপর ওই 20 লেন দিতে হবে। আগে নাম ছিল আগে নাম ছিল কেন ইন্ডিয়ান ইন্সুরেন্স Everybody, who's gonna tell you? Who's your dumb? What about the corner? Thank you.